ইসলামের বিভিন্ন হুকুমকে আগের থেকেই পরিবর্তন করা হয়েছে, বাতিল করা হয়েছে। বর্তমান সময়ে আরো একটা হুকুম, আল্লাহর একটা নির্দেশকে পরিবর্তন করা, এটাকে প্রশ্নবিদ্ধ করা, বিতর্কিত করার পায়ে তারা চলছে, তা হলো পর্দার মাসালা। এজন্য আজকে আমরা মূলত এ বিষয়টা নিয়ে আলোচনা করব, হিজাবুল মারআহ, মহিলাদের হিজাব, পর্দা, শরীয়ত বোরখা বা পর্দা যেটাকে বলা হয়, এটার গুরুত্ব ইসলামে কতটুকু, এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। বিষয়টা এজন্য নির্বাচন করা হয়েছে যে বাংলাদেশেও কিছুদিন আগে আইন করা হলো, কাউকে পর্দার জন্য, কোনো মহিলাকে পর্দার জন্য বাধ্য করা যাবে না। এটা কুফফারদের প্রথম ভূমিকা। মনে রাখতে হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলেন, একদিকে আল্লাহর নবীর ইন্তেকালের পরে বিভিন্ন কাফের পরাশক্তিগুলো মদিনার ক্ষুদ্র রাষ্ট্রের উপরে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল, অপরদিকে ইয়ামানে আরেকজন মিথ্যা নবীর দাবিদার বের হল, মুসাইলামাতুল কাজ্জাব। অনেক মুসলমান তার উম্মত হয়ে গেল, আর একদিকে কিছু লোক মুরতাদ হয়ে গেল, ইসলাম ত্যাগ করল, আর একদিকে আল্লাহর নবী একটা যুদ্ধের বাহিনী পাঠাচ্ছিলেন তার পালক নাতি উসামা বিন জায়েদের নেতৃত্বে, তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার ভাব দেখে অপেক্ষা করলেন যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর টিকবেন না, কাজী তার মৃত্যুর পরে দাফন করে তারপরে রওনা হব। এই বাহিনীকে পাঠানো, এর মধ্যে আর একটা সমস্যা দেখা দিল, একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করল। সাধারণভাবে আমরাও চিন্তা করব হয়তো, এখন এতগুলো বড় বড় ফিতনা, এর মধ্যে কোনটার মোকাবেলা করব? বড় বড় সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে আবু বকর খলিফাতুল মুসলিমিন, যারা যাকাত দিতে অস্বীকার করেছে তারা তো ইসলাম ত্যাগ করে নাই, যারা যাকাত দিতে অস্বীকার করেছে তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যারা যাকাত দিতে অস্বীকার করেছে তারা তো নামাজও পাঁচ পড়ে, ইসলামের সব বিধানগুলো মেনে চলে, এদের সঙ্গে এখন যুদ্ধ করার দরকার নেই, এরকম উসামা বিন জায়েদের বাহিনীকে এখন পাঠাবার দরকার নেই, যেহেতু এখন মদিনাকেই সামলানো প্রয়োজন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই বাহিনীর মধ্যে, এই পরামর্শ যারা দেয় তাদের মধ্যে লৌহ মানব ওমর বিন খাত্তাব রয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, ওমর, জাহিনী যুগে তো সিংহের মতো বাতিলের বিরুদ্ধে গর্জে উঠতে, আর ইসলাম গ্রহণ করে শৃগাল হয়ে গেছ, জেনে রাখো আল্লাহর নবী যেই বাহিনীকে রওনা করে দিয়েছিলেন, আমি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে আল্লাহর নবীর সেই বাহিনীকে মুহূর্তের জন্য বিলম্ব করতে রাজি না, উসামার বাহিনীকে রওনা করে দাও। এরপরে বললেন, জেনে রাখো যারা যাকাতকে অস্বীকার করেছে, যারা নামাজ পড়বে যাকাত দিবে না, নামাজের মধ্যে এবং যাকাতের মধ্যে পার্থক্য করেছে, তারা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেউক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এরপরে তিনি বললেন, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দ্বীনের সামান্য ক্ষতি হবে, ইসলামের সামান্য ক্ষতি হবে, আর আমি আবু বকর সিদ্দিক জীবিত থাকব তা কখনো হতে পারে না, জেনে রাখো আল্লাহর বিধান ঠিক রাখতে হবে, ইসলাম ঠিক রাখতে হবে, প্রয়োজনে আমার মতো আবু বকর সিদ্দিক হাজার ধ্বংস হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। বোঝা গেল ইসলাম ঠিক রেখে মুসলিমরা জীবন দিয়েছে, যুগে যুগে আমরা তাই দেখতে পাচ্ছি। বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করেন নাই যে আমরা এই 313 জন লোক যদি বদরের যুদ্ধে শহীদ হয়ে যায় ইসলাম কেমনে টিকবে? বরং ইসলামকে টিকাবার জন্য মুসলিমরা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। যুগে যুগে এই রকম চিন্তা কোন সাহাবি করেন নাই, কোন সালাফরা করেন নাই যে ইসলামের কিছু ছাড় দিয়ে হলেও আমরা আপোষ করি নতুবা মুসলমানরা মরে যাবে। বরং সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিনদের যুগে আমরা দেখি মুসলিমরা জীবন দিয়েছেন ইসলাম রক্ষা করার জন্য, মুসলিম রক্ষা করার জন্য ইসলামের পরিবর্তন করেন নাই। এখন যেটা হচ্ছে প্রায়ই দেখা যায় যারা ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করে তারাও জানে যে গণতন্ত্র একটা কুফুরি মতবাদ। কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে, অনেকে বই তালাশ করে, হুজুর গণতন্ত্র যে কুফুরি মতবাদ একটা বই দেন। আমি বলি বইটার নাম আল কোরআনুল কারীম, বইটা বড়, এটার মধ্যে আছে গণতন্ত্র কুফুরি মতবাদ। কোরআনে স্পষ্ট বলা আছে ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি পৃথিবীর সংখ্যা গরিষ্ঠ লোকদের বেশিরভাগ লোকদের মতের অনুসরণ করেন, ইউদিল্লু কান সাবিলিল্লাহি, সংখ্যা গরিষ্ঠ লোকের অনুসরণ, সংখ্যা গরিষ্ঠ লোকের মতের অনুসরণ, ভোটের অনুসরণ আপনাকে অবশ্যই আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে। গণতন্ত্র তাই করে, সংখ্যা গরিষ্ঠ লোকের মত নেয়। এর মধ্যে মেথর আছে, মদখোর আছে, সুদখোর আছে, জুয়াচোর আছে, এরকম ছিনতাইকারী আছে, মস্তান আছে, চাঁদাবাজ আছে, সিসকে চোর আছে, পকেটমার আছে, এই সমস্ত লোকদের ভোটের যে মূল্য আর দেশের সবচেয়ে বড় বড় শিক্ষিত লোকদের একই মূল্য। কোরআনুল কারীম সেজন্য বারবার প্রতিবাদ করেছে, আকসারুন নাসে লা ইয়ালামুন, আকসারুন নাসে লা ইয়াশকুরুন, আকসারুন নাসে লা ইয়ালামুন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোক কাফের, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ, বেশিরভাগ লোক মুরতাদ, বেশিরভাগ লোক মুশরিক। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, যাদেরকে তুমি মুসলমান দেখতে পাচ্ছ আল্লাহর উপর ঈমান আনে বলে দাবি করে এদের মধ্যেও বেশিরভাগ মুশরিক। সূরা ইউসুফের আয়াত। তাহলে বেশিরভাগ যখন মুশরিক, বেশিরভাগ যখন কাফের, বেশিরভাগ যখন মুরতাদ, বেশিরভাগ যখন অজ্ঞ মূর্খ, বেশিরভাগ যখন অকৃতজ্ঞ, তখন বেশিরভাগ লোকের ভোটে যে লোকটা পাস করবে সে লোকটা কি হবে? এরপরেও যারা তারা কি বলতে চায় তারাও জানে যে গণতন্ত্র একটা কুফুরি মতবাদ। আমি এটা বহুবার স্পষ্ট করে দিয়েছি, গণতন্ত্রের আকীদা আছে, ইসলামের যেমন মূল আকীদা আছে, মাসদারু সালতাতে জামিআন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। গণতন্ত্রের আকীদা হচ্ছে মাসদারু সালতাতে জামিআন আশাব, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে, মালিক হচ্ছে জনগণ। ইসলাম যেমন বলে আইন বিধান তৈরি করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা ওহির মাধ্যমে নবীদের মাধ্যমে জনগণের কল্যাণে প্রণয়ন করা হবে, ওহির মাধ্যমে আসবে, এখানে কারো তৈরি করার অধিকার দেওয়া হয় নাই। কোরআনে আল্লাহর নবীকে বলা হয়েছে ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি তার অনুসরণ করবেন। আপনি কোনো ব্যক্তির পরামর্শ, সংখ্যাগরিষ্ঠ লোকদের পরামর্শ, বড় বড় বিজ্ঞ লোকেরা কি বলেছে, বড় আলেমরা কি বলেছে, বুজুর্গেরা কি বলেছে, পীর সাহেব কি বলেছে, দরগাওয়ালা কি বলেছে, দুর্গাওয়ালা কি বলেছে, খানকাওয়ালা কি বলেছে, বড় বড় টাইটেলওয়ালা কি বলেছে, তার পরোয়া না করে ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয়েছে আপনি তার অনুসরণ করবেন, এর বাইরে যাওয়ার অধিকার আপনারও নাই। নবীকে বলা হচ্ছে ওহীর অনুসরণ করার জন্য। গণতন্ত্রের স্লোগান হচ্ছে আব্রাহাম লিঙ্কন স্পষ্ট করে দিয়েছেন বাই দা পি অব দা পিপল, বাই দা পিপল ফর দা পিপল। ইসলাম বলে অব দা আল্লাহ, বাই দা ওহি ফর দা পিপল। কাজী গণতন্ত্রের মধ্যে নেতা নির্বাচন করার জন্য সংখ্যাগরিষ্ঠ লোকদের মাথা গণনা করা হয়, ইসলামের মধ্যে মাথা নয় মাথার মগজ গণনা করা হয়। তার মানে হচ্ছে নেতা মনোনয়ন করার জন্য আহলুল হাল্লি ওয়াল আকদ, নেতা নির্বাচন করার যোগ্যতা যাদের আছে, যাদের জ্ঞান বুদ্ধি আছে, আল্লাহর ভয় আছে, ঈমান আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, এরকম জ্ঞানী গুণী আকল বুদ্ধিমান দিনদার লোকদের সমন্বয়ে সুরা গঠন করে তার মাধ্যমে নেতা মনোনীত করা হবে। এটা ইসলামের পদ্ধতি। আর গণতন্ত্রের পদ্ধতি হচ্ছে দেশের সুদ, যেটা বললাম আগে, সব রকমের লোকের মাধ্যমে ভোট দাও, ভোটের মধ্যে যে বেশি পায় সেই নেতা নির্বাচিত হয়ে যাবে। ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক আছে? এরপরেও যারা ইসলামী রাজনীতির মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়, হয়তো তারা অজ্ঞ, নইলে বলবো যে ইসলামের কিছু ছাড় দিয়ে হলেও কি করা দরকার, আমাদের কি আছে, ইসলামের পরিবর্তন করছে। আমি সেজন্য বলেছি, ইসলামের পরিবর্তন করে মুসলিমদেরকে টিকানো, তারা বলে আমরা যদি এখন সত্যিকার অর্থে রাসূলের তরিকায় চলি, রাসূলের তরিকায় আছে অন্যায় দেখলে তা মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, যদি অন্যায় দেখো আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ কথা বলছে, শক্তি প্রয়োগ করে তা প্রতিহত করো, তা না পারলে মুখের দ্বারা প্রতিবাদ করো, তা না করলে মনে মনে পরিকল্পনা করে ওটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করো। এই বিধান যদি আমরা মানতে যাই, তাহলে আমাদের মসজিদ টিকবে না, মাদ্রাসা টিকবে না, আমরা মুসলমান টিকবো না, আমাদেরকে মেরে ফেলবে। এই তাহলে বোঝা গেল আমাদেরকে মেরে ফেলবে, সেজন্য আমাদের রক্ষা করার জন্য ইসলামকে পরিবর্তন করছে। তার মানে মুসলিমদেরকে রক্ষা করার জন্য ইসলামের পরিবর্তন করছি। আর সাহাবায়ে কিরাম কি করেছিলেন? ইসলাম রক্ষা করার জন্য মুসলিমদের জীবন দিয়েছেন। তারা এই কথা বলেন নাই আমরা এই লোকগুলো শেষ হয়ে গেলে ইসলাম কেমনে টিকবে, ইসলাম টিকে আবার মালিক কি? আমি না আল্লাহ। আল্লাহ তারা বলেছেন তুমি একা ইসলামের পক্ষে দাঁড়িয়ে কথা বলো, তুমি যদি চলে যাও, যদি শহীদ হয়ে যাও, জেনে রাখো আমি আল্লাহ তোমার পরিবর্তে আর এক দল লোক তৈরি করব। কিন্তু ইসলামের পরিবর্তন করো না। আল্লাহ পরিষ্কার বলিয়ে দিয়েছেন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ ওয়া ফি আয়াতিন উখরা সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি ইসলামের জন্য প্রস্তুতি গ্রহণ না করো, তৈরি না থাকো, জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতি তৈরি করবেন যা তোমাদের মতো হবে না। তাহলে ইসলাম রক্ষা করার মালিক কে? কোরআন রক্ষা করার মালিক কে? না আপনি আমি। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআনকে আমি আল্লাহ নিজে নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুতরাং বোঝা গেল আপনার আমার উপরে কোরআন টিকে থাকা নির্ভর করে না, বাংলাদেশের মাদ্রাসা মসজিদ টিকে থাকার উপরে কোরআন টিকে থাকা নির্ভর করে না। ইসলামের সঠিক কথা যদি মাদ্রাসার থেকে বলতে না পারা যায়, বরং মাদ্রাসা থেকে আমার জন্য ইসলামের পরিবর্তন করা হয়, তাহলে সেই রকম মাদ্রাসার আল্লাহর কোন প্রয়োজন নাই। যেই মসজিদ থেকে আল্লাহর কালামের কথা বলা যাবে না, আল্লাহর কালামকে পরিবর্তন করা হবে মসজিদ থেকে আমার জন্য, সেই রকম মসজিদের আল্লাহর কোন প্রয়োজন নাই। আল্লাহ তারা ইসলাম থেকে আবার দায়িত্ব নিয়েছেন, নিজে কে নিয়েছেন? সুতরাং মনে করতে হবে আল্লাহর কোন আইন যখন পরিবর্তন করা হয়, আল্লাহর কোন বিধানের বিরুদ্ধে কে অবস্থান নেয়, প্রত্যেকটা ইসলাম প্রিয় মানুষের, কোরআন প্রিয় মানুষের যে নিজেকে মুসলিম দাবি করে তার ফরজ হয়ে যায় তার প্রতিবাদ করা, শক্তি তা প্রতিহত করা। আজকে আমি সব বিষয় নিয়ে আলোচনা করছি না, আজকে দেখা যায় ইসলামের অনেকগুলো আইন পরিবর্তন করতে করতে, বাতিল করতে করতে এখন হাত দিয়েছে ইসলামের হিজাবের উপরে। হিজাবের আইন দিয়েছেন কে? কোরআন পড়ুন। প্রথম বিষয় কোরআন সম্পর্কে আমাদের জানতে হবে, কোরআনে হিজাব সম্পর্কে আয়াত আছে কিনা। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, সূরা আহজাবের 59 নম্বর আয়াতে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লি আযওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে বলুন, ওয়ানিসাইল মুমিনিন, সমস্ত মুমিনদের মেয়ে লোকদেরকে বলুন যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছে, মুসলিম দাবি করে, কোরআনের প্রতি ঈমান আছে বলে দাবি করে, আল্লাহর নবীর প্রতি ঈমান আছে বলে দাবি করে, আবার মাঝে মধ্যে আশিক রাসূল সম্মেলনও করে, আবার মাঝে মধ্যে মক্কা মদিনায় গিয়ে হেজাব লাগায়, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়ান নিসাইল মুমিনিন, সমস্ত মুমিনদের মেয়ে লোকদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের উপরে, আলাইহিন্না লা লাউলুকিহিন্না ইয়া সাহাবাল উলামা ইহফাযু ওয়াশহাদু, ওলামায়ে কেরামদেরকে বলছি ভালো করে শুনে রাখো, এখানে কোরআন বলছে ইউদনিনা আলাইহিন্না, তারা যেন তাদের উপরে গোটা শরীরকে, আলাইহিন্না এটা বলে নাই খালি গর্দানকে ঢেকে রাখো, মাথা ঢেকে রাখো, বলেছেন ইউদনিনা আলাইহিন্না গোটা শরীরকে ঢেকে রাখে, মিন জালাবিবিহিন্না তাদের পর্দা দিয়ে, হিজাব দিয়ে, যালিকা আদনা ইউরাফনা, যাতে করে তাদেরকে চিনা যায় তারা মুমিন, ফালা ইউদাইনা, তাদের যেন কেউ কষ্ট দিতে না পারে, উত্তপ্ত করতে না পারে। বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ উল্লেখ করে দিয়েছেন, যদি কোন মহিলা হিজাব এবং আল্লাহর হুকুম যে পর্দাটা মেনে চলে, আল্লাহ তাআলা বলছেন ফালা ইউযাইনা, তাকে কেউ উত্তপ্ত করতে পারবে না, তাকে কেউ কষ্ট দিতে পারবে না, তার সাথে এখন আবার পরিভাষা তৈরি করেছে ইবতিজিং, নাকি একটা বলে না, হ্যাঁ এই সমস্ত পরিভাষা তৈরি হচ্ছে, আরো কত তৈরি হবে শয়তানের পরিভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা ইউযাইনা, যদি কোনো মহিলা হিজাব করে, পর্দা করে, মুমিনরা পর্দা করে, তাহলে কারো শক্তি নেই তাদেরকে কষ্ট দেওয়ার, তাদেরকে উত্তপ্ত করার, তাদের গায়ে অ্যাসিড মারার, তাদেরকে শীষ দেওয়ার, তাদের গায়ে ঢিল ছড়ার অধিকার কারণে কেউ করতে পারবে না, কারণ করলে তার বিধান আছে। আজকে দেখবেন যত রকম উত্তপ্ত করে কাদেরকে, যে মেয়েরা বোরখা পরে না, যে মেয়েরা শরিয়া মানে না, নিজেদেরকে উলঙ্গপনা বেহায়াপনার সঙ্গে মিলিয়ে দিয়েছে, ছেলেরা এদেরকে দেখলে কি করে, শীষ দেয়, এদের সাথে যা করার করে, এরপরে শেষ পর্যন্ত এদেরকে অ্যাসিড মারে, ধর্ষণ করে, শেষ পর্যন্ত জবাই করে ফেলে রেখে চলে আসে। আল্লাহ তারা এখানে পরিষ্কার করে দিয়েছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে, যদি এটা তারা করে, ফাযাল যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা, তাদের কেউ কষ্ট দিতে পারবে না, তাদেরকে উত্তপ্ত করতে পারবে না, তাদেরকে কেউ জ্বালাতন করতে পারবে না, কোন বখাটে কোন ব্যক্তি তাদের চিনবে না, কাজে কি করে তাকে উত্তপ্ত করবে। কোরআন স্পষ্ট করে দিল হিজাবের আয়াত দিয়েছেন কে, আরো শুনুন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম, সূরা আরাফের 26 নম্বর আয়াত, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা, ইউআরি সাওআতিকুম ওয়া রিশা, ওয়ালিবাসুত তাকওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম আমি তোমাদের উপরে লিবাস অবতীর্ণ করেছি, লিবাস দিয়ে তোমাদেরকে, ইউআরি সাওআতিকুম, যে লেবাস পোশাক তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে রাখবে, ঢেকে রাখবে। আল্লাহ তাআলা পর্দা নাযিল করেছেন, পর্দার বিধান এবং পর্দাও না, অর্থাৎ এই যে হিজাবের যে বিষয়গুলো যা দিয়ে তুমি হিজাব করবা সেগুলো আমি নাযিল করেছি। এরপরে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পুরুষদেরকে, মেয়ে লোকদেরকে আলাদা করে, তোমরা খবরদার একে অপরের দিকে তাকাবে না। কোরআন বলছে অনেক ছেলেরা প্রশ্ন করে, লজ্জাও করে না, যে হুজুর মেয়েদের সাথে প্রেম করা জায়েজ কিনা, একজন মুমিনকে মুমিন ভালোবাসতে পারে সেটা আমি না করছি না, গোটা দুনিয়ার মুসলমানকে আমরা ভালোবাসবো, কিন্তু সেই ভালোবাসা যদি প্রেমের পর্যায়ে যায়, সেই ভালোবাসা যদি প্রণয়ের পর্যায়ে যায়, এটা সম্পূর্ণ হারাম। কোরআনের আয়াত পড়তে হবে, জন্য বিয়ের আগে কোনো ভালোবাসা নেই, বিয়ের পরে ভালোবাসার কথা আছে, সেটা আমরা হাদিস কোরআন থেকে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, কুল্লিল মুমিনিন, হে নবী আপনি সমস্ত মুমিনদেরকে বলুন, যুবকদেরকে বলুন, কলেজের ছাত্রদেরকে বলুন, মাদ্রাসার ছেলেদেরকেও বলুন, মুসল্লিদেরকেও বলুন, কুল্লিল মুমিনিনা, সমস্ত মুমিনদেরকে আপনি বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে তারা নিচু করে রাখে, দৃষ্টিকে নিচু করে রাখে, কোন মেয়েটা কেমন, কিভাবে হাঁটে, তার চেহারা কেমন, এই সব দিকে যেন তারা না তাকায়। নির্দেশ কার? ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে ঢেকে চলে, হেফাজত করে চলে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা খবর রাখেন, জানেন, বিমা ইয়াসনাউন, তারা যা করছে। পুরুষদেরকে চক্ষু নিচু রাখতে বললেন, মেয়ে লোকদের কি বলছেন? ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না, আপনি মহিলাদেরকেও বলুন, মুমিন নারীদেরকেও বলুন, লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না, যেন তারা তাদের চক্ষুকেও নিচু রাখে, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। এখন তো মাশাআল্লাহ পুরুষেরা ভালো করে পর্দা করে, এক তো শু পরে, এরপরে তার উপর থাকে মুজা, এখান থেকে প্যান্ট, তারপরে শার্ট, তারপরে কোট, তারপরে টাই, এরপরে মাথায় ক্যাপও পরে। তার মানে পুরুষেরা এমনভাবে হেজাব পরে, আর এরপরে অপরদিকে মেয়ে লোকরা উল্টা, মাথা খোলা, গলা খোলা, বুক খোলা, কোন রকম লেংথি একটা পরে, তাও এখন হাফ হয়ে গেছে, আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলছে এই লোকগুলো। আবার এদের অনেক মুরব্বীরা নামাজও পড়ে, আল্লাহর হুকুম মসজিদে সে পালন করে। মনে রাখতে হবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে আপনি কিভাবে চালালেন। কারণ এখানে বলা আছে যে আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, তারা যেন হেজাব করে, তারা যেন তাদের উপরে পর্দা করে চলে। আল্লাহ তাআলা এখানে মহিলাদেরকে বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ করে না চলে। ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ এখন হলো বোরকা পরার পরে তার ভিতর থেকে যে শরীরের কাঠামো দেখা যায়, অথবা হাত খোলা থাকে, বা যদি চেহারার যে অংশ খোলার প্রয়োজন তা থাকে সেটা ভিন্ন। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ইলা আখির আয়াত। কার কার সামনে দেখা দেওয়া যাবে সেই আয়াত পর্যন্ত এখানে বিস্তারিত আছে, সূরা নূরের একেবারে 27, 28, 29, 30 সূরা নূরের আয়াতগুলো পড়বেন, একটা বিস্তারিত আলোচনা আছে এখানে, কার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, কার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই। এরপরে ঘরে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ তাদের জন্য কিছু সময় নির্ধারণ করা আছে, এই সময়ের বাইরে এই সময় তাদের ঘরে প্রবেশ করা যাবে না। হোক সে মা, বোন, তাদের সঙ্গেও তাদের খাস রুমে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন আছে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হিলমা মিন হুলুমা মিনকুম সালাসা মাররাত, তিন সময়ে তোমাদের দাস দাসী এবং যে সমস্ত ছেলেরা বালেগ হয় না ঘরে আছে, এদেরও তিনটা সময় অনুমতি নিতে হবে। মিন কাবলি সালাতিল ফজর, এক হচ্ছে ফজরের সালাতের আগে মহিলারা যখন কাপড় চোপড় পরিবর্তন করে, হেইনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহীরাতি, আরেকটা হচ্ছে ওয়াহেইনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহীরা, দুপুরে যখন গোসল টোসল করে কাপড় চোপড় বদলায় এই সময় তাদের ঘরে প্রবেশ করো না। অমিন বাদে সালাতিল ইশাই, আর এশার সালাতের পরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে এ সময়ও তাদের ঘরে প্রবেশ করো না। সালাসু আওরাতিল লাকুম, এই তিনটা সময় তোমাদের জন্য পর্দা করতে হবে। এভাবে বিস্তারিত আলোচনা আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মেয়েরা একেবারে বুড়ি হয়ে গেছে, বুড়ি এখন তো দেখা যায় মাশাআল্লাহ, মা আর মেয়ে চলছে রাস্তায় বের হলো, মা বুড়ি হয়ে গেছে, তার সম্পর্কে কোরআনে ছাড় দেওয়া আছে, বোরকা না পড়লেও চলবে, ও ভালো করে বোরকা পরে, আর মেয়েটাকে খোলামেলা থাকে, যাকে আল্লাহ তাআলা হেজাব করার জন্য বলেছেন সে খোলামেলা থাকে। আমি এটা মনে করি মনে হয় এমনটা, ওই বুড়ি আগেও খোলামেলা থাকতো, এখন বুড়ো হয়ে গেছে এই জন্য তার চামড়া নষ্ট হয়ে গেছে, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, এই জন্য ঢেকে রাখে। আর মেয়ের যেহেতু সৌন্দর্য নষ্ট হয় নাই, সে দেখাতে চায় যে আমার মেয়েকে দেখে বুঝো যে আমি ছোটবেলায় কেমন ছিলাম। নতুবা আল্লাহ তারা বলছেন এখন কি অবস্থা, কোরআন দেখেন, কোরআন সুন্দর বলে এই সমস্ত মেয়েদের পর্দা করার দরকার নেই, বুড়ি যারা একেবারে 80 বছর বয়স হয়ে গেছে এ সময় বলছেন ওই সমস্ত মেয়েরা কাওয়ায়েদ যারা বসে গেছে, জীবনে আর কোনো আশা টাশা নাই, বসে গেছে, আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান যাদের নিকাহের কোনো এখন আর আশা নেই, তার মানে তাদের মধ্যে আর কোন রকম ক্ষুধা নেই, যৌন ক্ষুধা তাদের মধ্যে নেই, ফালাইসা আলাইহিন্না জুনাহুন আইয়াদানা সিয়াবাহুন্না তাদের জন্য তাদের কাপড় চোপড় যদি একটু ঢিলা ঢোলা থাকে কোনো অসুবিধা নাই, গায়রা মুতাবাররিজাতিন বিজিনাতিন তবে তাদের জন্য কথা আছে, তারা সৌন্দর্য বের করতে পারবে না, কিছু অংশ আছে সেই অংশগুলো তাদের ঢেকে রাখতে হবে বুড়ো হলেও, ওয়াইয়াস্তাফিফনা খায়রুন লাহুন্না আর তারাও যদি তারপরেও ভালোভাবে চলে এটা আরো ভালো, আল্লাহু সামিউন আলিম আল্লাহ তারা সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। কাজেই এখানে বুড়াদের জন্য কিছুটা ছাড় দেওয়া আছে শরীয়তে, কোরআন আয়াত থেকে আয়াতটা সূরা নূরের 58, 59, 60 নম্বর আয়াত, এটা পড়লে এগুলো বিস্তারিত পাবেন, সেখানে বলা আছে যে এইভাবে বুড়ি মেয়ে লোকদের জন্য ছাড় দেওয়া আছে। এখন বুড়ি ভালো করে বোরকা পরে আর তার মেয়ে যুবতী বা নাতি নাতনি এটারে বোরকা পরায় না, খোলা রাখে, যেটা বললাম এর কারণ কি ওটা ছাড়া আমার কিছু বুঝে আসে না। এক মেয়ে মহিলাদের সংরক্ষিত ছিটি বসা আছে, তো আর একজন পুরুষ পাশের থেকে বলে এই ছেলে তুমি মহিলাদের ছিটে বসলা কি জন্য, এ ছেলে তুমি মহিলাদের ছিটে বসলা কি জন্য, তো পাশের থেকে আর একজন বলতেছে যে ভদ্রলোক আপনি ভুল করলেন, ওটা তো ছেলে না ওটা আমার মেয়ে। তো ভদ্রলোক কি বলবো, সরি ভুল হয়ে গেছে, আপনি যে ওই মেয়ের বাপ তা তো আমার বোঝা ছিল না। মহিলা বলল যে ওই লোকটা বললো যে আপনি তো আবার ভুল করলেন, আমি তো ওই মেয়ের বাপ না আমি তো মেয়ের মা। তার মানেই তো বুঝতে পারলেন যে মা যেরকম মেয়েও সেরকম, এটা হলো যুবতী মা, মায়ের কোয়ালিটি আছে, বুড়া মা যুবতী মা, বুড়া মায়েরা বোরকা পরে যুবতী মায়েরা কি করেন আবার, কারণ তাদের সৌন্দর্য এখনো শেষ হয় নাই, তারা দেখাবার উপযুক্ত এখনো আছে। এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে পর্যন্ত বলেছেন, খেয়াল করেন সূরা আহজাবের 32-33 নম্বর আয়াত, সেখানে কি বলছেন, ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না, হে নবীর মেয়েরা নবীর স্ত্রীরা ভালো করে শুনো, ইয়া নিসা নবী হে নবীর মেয়ে লোকেরা নবীর স্ত্রীগণ শুনে রেখো, লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই তোমরা কিন্তু অন্যান্য মেয়েদের মতো নও, ইনিত্তাকাইতুন্না যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখবানা বিল কাউলি তাহলে কথার মধ্যে একেবারে নরম ভাবে কথাকে সুন্দর করে মেলে সুর দিয়ে পুরুষের সঙ্গে কথা বলতে যেও না, অসুবিধা কি, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন তাহলে যে সমস্ত পুরুষের কলবের মধ্যে রোগ আছে, রোগ রোগাক্রান্ত পুরুষ মহিলাদের কথা শুনলে গলে যায়, এই রোগাক্রান্ত পুরুষেরা তোমার মধ্যে আশা খুঁজে পাবে, তোমার কথার মাধ্যমে তোমার মধ্যে আশা খুঁজে পাবে, আশার আলো দেখতে পাবে, তোমার মধ্যে আশা তোমাকে নিয়ে ভাববে, ফায়াতমাউ তোমার মধ্যে লোভ করবে, তোমার মধ্যে আশা করবে, তোমাকে নিয়ে ভাবনা করবে, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন যাদের অন্তরে রোগ আছে, যে পুরুষের অন্তরে রোগ আছে, যারা মেয়ে লোকদের প্রতি দুর্বল এই পুরুষেরা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, এজন্য খবরদার সুর দিয়ে কোমল সুরে আকর্ষণীয় সুর করে মহিলাদের বলা হচ্ছে পুরুষের সাথে কথা বলো না, ওয়াকুলনা কওলাম মারুফা তাদের সাথে ভালো কথা বলো তাতে অসুবিধা নেই, অকর্ণা ফি বুয়ুতিকুন্না আর তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমাদের কর্মস্থল হচ্ছে ঘর, পুরুষের কর্মস্থল হচ্ছে বাহিরে, কর্মস্থল ভাগ করা হয়েছে, নারীদের ঠকানো হয় নাই, আবদ্ধ করা হয় নাই, কাজের ক্ষেত্র ভিন্ন ভিন্ন, পুরুষেরা সন্তান গর্ভধারণ করবে নাকি তো কি করবে, সন্তান গর্ভধারণ করবে মেয়ে লোক, তো মেয়ে লোক থাকবে কোথায়, ঘরে থাকবে না বাইরে থাকবে? এখন গর্ভধারণ করার জন্য 6 মাস ছুটি, এখন মেয়ে লোকের ছুটি হলে পুরুষ অফিসে গিয়ে পুরুষেরও ছুটি দাও, পাশ হয়েছে না এখন? পাস হয়ে গেছে। আমার ভাই একটা আছে স্কুল হেডমাস্টার, একবার প্রাইমারি স্কুল হেডমাস্টার ছিল, তো বলল যে দেখো আমার সাথে সহকারী শিক্ষক 4 জন, একজনের বাচ্চা হবে, একজনের হয়ে গেছে, আর একজন অসুস্থ, মাসিক ঋতুতে আছে, এখন আমি স্কুল কেমনে চালাবো? কাজে স্কুল বাদ দিয়ে ছুটি দেওয়া ছাড়া উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন মেয়ে লোকদের বাচ্চা ধারণ করতে হবে, তাদের কর্মক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন ঘর, তারা ঘর গুছাবে, স্বামী বাহিরে কামাই করবে, এ তো মেয়ে লোকদেরকে অধিকার আর বেশি দেওয়া হলো, তার বাহিরে দেওয়ার দরকার নাই, কষ্ট করার দরকার নাই, ঢাকার জামে পড়ার দরকার নাই, এত কষ্ট করে ঘামাই টামাই আসা কোনো দরকার নাই, তুমি ঘরে বসে থাকো, কাজকর্ম করো, ঘরের বিছানা ঠিক রাখো, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, রান্না বান্না পারলে করো, এরকম ভাবে সন্তান ধারণ করো, সন্তান লালন পালন করো, বড় করো, এগুলো তোমার কাজ। এখন নারী অধিকারের নামে অধিকার ইসলাম নারীদেরকে বেশি দিয়েছে, সমান না বেশি দিয়েছে, হ্যাঁ তবে কর্মক্ষেত্র আলাদা করে দিয়েছে, কর্মক্ষেত্র এবং অধিকারকে যারা না বুঝে তারা মিছিল করে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, অধিকার হরণ করেছে, অধিকার হরণ করে নাই। ইসলাম হেজাব কেন দিয়েছে এটা বুঝতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেজাবের বিধান নাজিল করেছেন, এর মধ্যে রহস্য আছে, আইন তৈরি করেন কে? এখন আমরা যে আইন তৈরি, যে সৃষ্টি করলো, সৃষ্টি যার আইন তার চলবে না, কি মানুষ তৈরি করবে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে, তিনি ভালো করে জানেন কেন হেজাবের আইন দিয়েছেন। এই যে কারেন্টের বাতিগুলো জ্বলছে, ফ্যান চলছে, তার কয়টা তার থাকে? 2টা তার থাকে, 2টা তারে পর্দা আছে কিনা, 2টা তারে রাবার পেঁচানো আছে কিনা? রাবার পেঁচানো আছে, নতুবা যদি রাবারকে আপনি খুলে দেন যে কেন পর্দা থাকবে, খুলে দেন ফ্যান চলবে আর বাতি জ্বলবে না মসজিদ জ্বলবে? হ্যাঁ, তবে মিলার জায়গা আছে, এই রাবার খুলবো ঠিকই, খোলার জন্য নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট পদ্ধতি আছে, ওই নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট জায়গায় গিয়ে খুলবেন, লাগা দেবেন, ফ্যান চলবে, কাজী ফ্যান চলতে হবে, সন্তান জন্ম হবে, ইসলাম সে সুযোগ দিয়েছে, তবে শর্ত হচ্ছে নির্দিষ্ট নিয়মে, যিনি সৃষ্টি করেছেন তার নিয়ম মেনে, তার হুকুম মেনে, তিনি যেভাবে মিলাতে বলেছেন সেভাবে মিলতে হবে। যদি সেইভাবে না মিলো, তাহলে এই কারেন্টের তারের ভিতরে যে রাবারের পর্দা আছে, পজিটিভ আর নেগেটিভের যে পর্দা আছে, এটা যদি উঠিয়ে দাও, 2টা তার একাত্র হয়ে যেমন আগুন জ্বলে যাবে, তোমার বাড়িঘর ভস্ম করে ফেলবে, ঠিক তেমনি ভাবে যদি নারীদের হিজাব তুলে দিয়ে রাস্তা ঘাটে এদেরকে উলঙ্গ করে বেহায়াপনা ছড়িয়ে দাও, তাহলে তোমার দেশ, তোমার পরিবার সব কিছু ছারখার করে দাঁড়িয়ে ফেলবে। ওদের ঘর জ্বলে গেছে, আপনারা দেখেছেন কয়েকদিন আগে কোন দেশে প্রেসিডেন্ট যেন এই পত্রিকা আসলো যে প্রেসিডেন্টের বউ চলে গেছে আর এক দেশের তার বন্ধুর সাথে মাস কাটাতে, তো 1 মাস হয়ে গেছে এখনো যায় না, পরে সে প্লেন পাঠাই দিল তার বউকে নেওয়ার জন্য, এ পত্রিকা আছে, কাটিংটা আমার কাছে ছিল, কয়েকদিন আগে পত্রিকা আসছে, তার বউ আছে আর এক দেশে, আর একজনের সঙ্গে ঘর সংসার করছে, আর সে আবার গেছে আর একজনের সাথে, আর এক মহিলার সাথে। এইভাবে ওদের দেশে আল্লাহর হেজাবের বিধান না থাকার কারণে ওদের সংসার জ্বলে গেছে, ওদের পরিবার জ্বলে ছারখার হয়ে গেছে, ওদের সমাজের চরিত্র নষ্ট হয়েছে যুবকদের। ওরা বাংলাদেশ তথা মুসলিম দেশগুলোকে দেখলো, এরা কেন এত সুন্দর আছে, কাজে এদেরকে নষ্ট করতে হবে, সেজন্য এদেশেও এদের দালালদের দিয়ে এই প্রথম পদক্ষেপ নিয়েছে, পর্দা করার জন্য তোকে বাধ্য করা যাবে না। আর এই বিধান যেদিন পাশ হলো তারপরের দিন থেকেই দেখা গেছে অতি উৎসাহিত কিছু কলেজের টিচারেরা, প্রিন্সিপালেরা, মেয়েরা বোরকা পরে স্কুলে এসেছে, কলেজে তাদেরকে ফেরত দিয়েছে। আপনাদের মনে রাখতে হবে, আল্লাহর বিধানকে যখন পরিবর্তন করার চক্রান্ত করা হয়, আল্লাহর কোরআনের আইনকে যখন পরিবর্তন করার চক্রান্ত করা হয়, মুসলিমদের ফরজ হয়ে যায় তার বিরোধিতা করা, প্রয়োজনে জীবন দিয়ে রক্ত দিয়ে ইসলামকে রক্ষা করা, নিজেদেরকে শহীদ করে ইসলাম রক্ষা করার দায়িত্ব রয়েছে মুসলমানদের। নাকি নিজের চাকরি রক্ষার জন্য, নিজের জীবন রক্ষার জন্য, নিজের মাদ্রাসা রক্ষার জন্য, মসজিদ রক্ষার জন্য ইসলামের হক কথা বন্ধ করে দিবে, কোনটা? আমি শুরুতেই বলেছি সাহাবা ইকরাম কোনটা করেছিলেন, ইসলাম রক্ষা করার জন্য যুগে যুগে মুসলিমরা রক্ত দিয়েছে, মুসলিমরা ত্যাগ পেশ করেছে, মুসলিমদেরকে রক্ষা করার জন্য ইসলামের মধ্যে ছাড় দেওয়া হয় নাই, ঠিক কিনা? মেয়ে লোকদের ব্যাপারে হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাব নিয়ে কথা বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলেছেন শক্তি থাকলে বিয়ে করো। বিয়ে করা খালি সুন্নাত না, এটা আরেকটা ভুল কথা। এই সুন্নাত মানে ফেকার সুন্নাত না, ফরজ ওয়াজিব মুস্তাহাব এই সুন্নাত, এই সুন্নাত না, এই সুন্নাত মানে তরিকা। বিয়ে করা কোন সময় ফরজ হয়, কোন সময় ওয়াজিব থাকে? যখন যুবকেরা বা যুবতীরা বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, গুনাহের থেকে জেনা করা কি হারাম, হারাম থেকে বাঁচা কি ফরজ, কাজে যেখানে আশঙ্কা আছে বিয়ে না করলে ছেলে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, তখন বিয়ে করা সুন্নাত মুস্তাহাব না ফরজ? তাহলে নিকাহ মিন সুন্নাতির মানে হচ্ছে আমার তরিকা, এই তরিকা ফরজ হতে পারে, আবার বিয়ে করা হারাম হতে পারে। বিয়ে করলো, স্ত্রীকে পড়ার ক্ষমতা নাই, খাওয়ান দেওয়ার ক্ষমতা নাই, পোশাক দেওয়ার ক্ষমতা নাই, অথবা স্ত্রীর যৌন চাহিদা পূরণ করার ক্ষমতা নাই, ওর জন্য বিয়ে করা হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পরিষ্কার করে দিয়ে, বুখারী মুসলিম হাদিস, এটা মিশকাতে ওয়াস হাদিসটা, কিতাবুন নিকার প্রথম হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাআশারাশ শাবাব, ওহে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআথা, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার ক্ষমতা আছে, বিয়ে করার শক্তি আছে, খোরপোশ দেওয়ার ক্ষমতা আছে, ফালিয়াতা জাব্বাজ, সেজন্য অবশ্যই বিয়ে করে নেয়, কারণ ফাইন্নাহু আগাদুলিল বসর ও আহসানুল ফরজ, কারণ এই বিয়ে করলে এর দ্বারা চোখের হেফাজত হয়, আগাদুলিল ফরা বসর, চোখ নিচু থাকে, ও আহসানুল ফরজ, লজ্জাস্থান হেফাজত থাকে, ওয়ামাল্লাম ইয়াস্তাতে, আর যে ব্যক্তির বিয়ে করার খোরপোশ দেওয়ার ক্ষমতা নাই, ফালাইহি বিসওম, সেজন্য লাগাতার রোজা রাখে, রোজা রাখো, ফাইন্নাহু লাহু বিজাউন, এর দ্বারা তার যৌন শক্তি কমে যাবে এবং তার গুনাহের লিপ্তর আশঙ্কা কমে যাবে, বুখারী মুসলিমের রাওয়ায়েত। এই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করেছেন, আর এখন বিয়ে করতে রাজি না, বিয়ে করতে রাজি না, মেয়েদেরকে নিয়ে ঘুরঘুর করতে রাজি আছে, আর অনেক বাপও আছে ঈমান নষ্ট হলে যা হয়, এমনে ছেলের সঙ্গে মেয়েকে ঘুরতে দিতে রাজি কিন্তু বিয়ে দিতে রাজি না, 20-25 বছর বয়স হয়ে যায় তারপরও বিয়ে হয় না, এরপরে যখন বিয়ের বয়স চলে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কারণ বিয়ের একটা বয়স আছে, এরপরে আর বিয়ে হয় না, কেউ বিয়ে করতে চায় না, তখন হুজুরের কাছে আসে, হুজুর একটু তাবিজ দেন দেখি, আমার মেয়ের বিয়ের বর যেন কেউ বেঁধে ফেলছে, বর বেঁধে ফেলছে, বর তুমি নিজে বেঁধেছ, যখন ওর বিয়ে করার, যখন আল্লাহ তাআলা যখন বিয়ের বয়স দিয়েছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে একটা তার মধ্যে একটা সৌন্দর্য আকর্ষণ সৃষ্টি করে দেওয়া হয়, এটা যখন নষ্ট হয়ে যায় তখন আর কেউ বিয়ে করতে চায় না, তো বিয়ে করতে না চাইলে করবে কি? এই জন্য হেজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হেজাবের বিধান এবং চক্ষু নিচু রাখার বিধান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, এটা আমাদের মানতে হবে। এখন মেয়ে লোকেরা মিছিল করে, সেই এরশাদের সময় আমরা যখন ছাত্র ছিলাম দেখতাম ঢাকার রাজপথে মেয়েরা মিছিল করছে, নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বিনা যৌতুকে, বিনা যৌতুকে বিয়ে করো, বিয়ে করো, রাস্তার দুই পাশে ছেলেরা ছিল, তারা বলে আইয়ে পড়ো, আইয়ে পড়ো, এই স্লোগান দিয়ে যৌতুক বন্ধ হয় না, যৌতুক বন্ধ করতে আল্লাহর বিধান মানতে হবে, তুমি পর্দা করো, পর্দা করলে যৌতুক লাগবে না, বরং যৌতুক দিয়ে বিয়ে করবে। যে সমস্ত মেয়েরা পর্দা করে যে দেশে হেজাব আছে, সৌদি আরবে যান না, হেজাবের মাস্তা ওরা পালন করে মোটামুটি, সে দেশে মেয়েদেরকে বিয়ে করতে যৌতুক মেয়েরা দেয় না, বরং পুরুষরা যৌতুক দেয়, এত বড় ধনী রাষ্ট্র, এরপরেও অনেক ছেলে আছে সে দেশে যারা টাকার অভাবে বিয়ে করতে পারে না, সরকার টাকা দিয়ে সাহায্য করে বিয়ে করায় এদেরকে। আর আমার দেশে ওরা মিছিল করে, নারী বিনা যৌতুকে বিনা যৌতুকে বিয়ে করো বিয়ে করো, বিয়ে করবে কেমনে? এক বেটা নতুন কলা গাছ লাগাইছে, নতুন বাড়ির নতুন মাটির মোটা মোটা সাগর কলা বিক্রি করতে নিয়ে গেল বাস স্ট্যান্ডে, গাবতলি, সায়েদাবাদ, লঞ্চঘাট। কিন্তু মানুষের খেতে যাতে সুবিধা হয় সেজন্য একটা কাজ করেছে, উপর থেকে পর্দাটা ছোলাটা ফেলে দিয়েছে। এখন দেখে যে লঞ্চ সব ছেড়ে গেছে বরিশালের, একটাও নাই, ওর কলা বিক্রি হয় আশপাশের ছোট ছোট কলা সব বিক্রি হয়ে গেছে। এখন সে বললো, ওই লোকেরা তোমাদের কি হলো, আমার নতুন বাড়ির এত বড় বড় তাজা কলা, বড় কলা, মিষ্টি কলা, এগুলো খরিদ করছো না, ওই ছোট ছোট কলা নিয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? লোকেরা বলল, তোমার ওই কলার উপরে পর্দা নাই, ছোলা নাই, সেজন্য তোমারটা কিনবো না। বললো, আমি তো তোমাদের সুবিধার জন্য করেছি, যাতে করে কলা খেতে ফলতে কষ্ট না হয়, সেজন্যই তো ছোলা ফেলে দিয়েছি। লোকেরা বলল যে না, ওই ছোলা ফেলার কারণে ওতে মশা বসেছে, মাছি বসেছে, ধুলাবালু জড়িয়েছে, রোগ জীবাণু ছড়িয়েছে, ওটা আমরা খাবো না। লোকটা বললো, যেমন কি করবো, বোঝাবে, টেনে নাও তো সম্ভব না, নিয়ে নাও, ফ্রি নিয়ে নাও। লোকের আগে ফ্রিও নিব না, কারণ ফ্রি খেলে ওইটা খেলে পেট খারাপ হবে, কাজে কলা খেতে পারি, শর্ত হচ্ছে যদি প্রতি কলা অনুযায়ী আমাদের ঔষধ খাওয়ার টাকা দিতে পারো। ঠিক এরকম ভাবে যখন নারীদেরকে বেপর্দা করে দেওয়া হলো, আল্লাহর হেজাবের বাইরে নিয়ে দেওয়া হলো, এরপরে এখন মেয়েদেরকেও বিয়ে করে না, এখন বিয়ে করবে কি, কাম তো আগেই করে ফেলেছে, এখন বিয়ে করে না। যেই ছেলে 10 বছর পর্যন্ত প্রেম করেছে, এই ছেলে এখন ওই মেয়েকে বিয়ে করতে চায় না, তখন বলে যে বিনা যৌতুকে বিয়ে করো, বিনা যৌতুকে না, বিয়ে করবোই না তোকে। বলে আচ্ছা ঠিক আছে, বিয়ে যদি চাপ দেয় করে, ঠিক আছে বিয়ে করতে পারি, শর্ত আছে, শর্ত আছে, তোরে বিয়ে করলে বিপদ হতে পারে, এই জন্য বিদেশ যাওয়ার টিকিট দিতে হবে, এরপরে আরো এত টাকা দিতে হবে, যাতে করে বিপদে পড়লে আমি উড়াল দিয়ে বিদেশ চলে যেতে পারি। ভাইয়েরা আমার, বান্দরেরা বান্দরেরা মিটিং এ বসছে যে মানুষ এত উন্নতি করলো, এখন তারা প্লেনে উড়ে, গাড়িতে চড়ে, এসি গাড়িতে চড়ে, আমরা বান্দর বান্দর রয়ে গেলাম, কারণটা কি? এখন বান্দরেরা পরামর্শ করে, কারণ হচ্ছে মানুষের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় খুঁজে বের করতে হবে। ওই যে বলে না, মেয়ে লোকের মধ্যে আর পুরুষের মধ্যে পার্থক্য কোন জায়গায় খুঁজে বের করতে হবে। বানরেরা বসলো খুঁজে বের করার জন্য, খুঁজে পাইলো যে বানরের একটা ল্যাজ আছে, মানুষের ল্যাজ নাই। এবারে বুঝলো যে ল্যাজটাই আমাদের সমস্যা, এইটা কেটে ফেললে তাহলে আমরা মানুষ হয়ে যাব, এরপরে আমরা ওরকম উন্নতি করতে পারব। যুবক যুবতী বানরেরা খুব উদ্বুদ্ধ হলো, এক যুবক বানর তো মাশাআল্লাহ ল্যাজ কেটেই ফেললো, আর এক যুবতী বানরই সেও ল্যাজ কেটে ওর সাথে বিয়ে বসলো। মুরব্বীরা মানা করলো যে এই কাজ করিস না, ল্যাজ কাটলেও তোরা মানুষ হতে পারবি না, কে শুনে কার কথা, ল্যাজ কেটে সে আধুনিক যুবক বানর হয়েছে, আধুনিক যুবতী বানর হয়েছে, এখন মশাই কামড়ায়, মাছিতে কামড়ায়, ল্যাজ নাই, তারাবে কি দিয়ে আস্তে আস্তে কয়েকদিন পর ঢুকে ঢুকে মরছে। ঠিক এরকম ভাবে আমার দেশের নারীরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে, তারা চিন্তা করলো নারীরা কেন পুরুষদের সমান হতে পারে না, সেজন্য তারা তালাশ করলো পার্থক্য কোন জায়গায়, খুঁজে পেল ইসলাম নারীদেরকে পর্দার হুকুম দিয়েছে, এই পর্দাটাই নারী উন্নতির জন্য সবচেয়ে বড় বাধা, সেজন্য পর্দা সরাও। পর্দা সরিয়ে তারা যখন রাস্তায় নামলো, উলঙ্গ হলো, বেহায়াপনা হলো, তখন পুরুষেরা এদেরকে, যারা ওই লম্পট পুরুষ যারা রাস্তায় আপনাদের কথা বলছিলা, ওই লম্পট পুরুষেরা ওদেরকে যেভাবে পায় সেভাবে কুড়ি করে খাচ্ছে, মশায় কামড়ায়, মাছিতে কামড়ায়, রাস্তায় ঘাটে বনে জঙ্গলে ওদের নিয়ে ফ্রি ভাবে ব্যবহার করছে, এরপরে বিয়ে করে না, কলার ছোলার মতো দেরকে তারপরে ফেলে দিয়ে তারপর চলে যায়। ভাইয়েরা আমার, সেজন্য বুঝতে হবে ইসলাম হেজাব দিয়েছে, পর্দা দিয়েছে, মেয়ে লোকরা ইসলামের কাছে অনেক মূল্যবান। মেয়ে লোক মায়ের জাতি, মেয়ে লোকের জীবনের তিনটা স্তর, হয়তো মেয়ে লোক মা, নইলে মেয়ে, নইলে স্ত্রী, তিনটা সম্পর্কে আলাদা আলাদা মর্যাদা দিয়েছে। মা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হুকুমের পরে যার হুকুম মানতে হবে সে হলো মা, এবং মায়ের পদতলে আল্লাহর বেহেশত রয়েছে, সন্তানের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব, বলল মায়ের, আবার বললাম কার, মায়ের, আবার বলল কার, মায়ের, বলল সাহাবী আমি বুঝতে পেরেছি আল্লাহর ইবাদত করার পরে যার অধিকার সবচেয়ে বেশি, যার হুকুম আমাকে মেনে চলতে হবে সে হচ্ছে আমার মা। বলুন তারপরে আমি কার কথা মানব? তারপরে বলেছেন তোমার আব্বার হুকুম মেনে চলো। কয়বার বলেছেন মেয়ের লোকের কথা? কাজী সমান অধিকার না তিন গুণ বেশি অধিকার? তিন গুণ বেশি অধিকার দিয়েছে ইসলাম নারীদেরকে। অধিকার আর কর্মক্ষেত্র আলাদা, আসলে পেট লাগান যাবে না। এরকম ভাবে মেয়েদের সম্পর্কে আছে হাদিসে বলা আছে, যে ব্যক্তির তিনটা মেয়ে হলো, ঠিক মতো লেখাপড়া করাইলো, বড় করাইলো, বিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অধিক করে দেন। তাহলে মেয়েদের সম্পর্কে বলা আছে, স্ত্রীদের সম্পর্কে অধিকার দেওয়া আছে, মা সম্পর্কে অধিকার দেওয়া আছে। এই তিনটা স্তরের বাইরে মেয়ে লোকেরা যাবে? তাহলে মেয়ে লোকে যে অধিকার ইসলাম দিয়েছে সেই অধিকার কোন ধর্ম দেয় নাই। এই অধিকারের শাবক হিন্দুদেরকে দাও, যারা বলেছে মেয়েরা অধিকার সম্পত্তির বকল অধিকার রাখে না। হিন্দুদেরকে জিজ্ঞেস করো, যারা বলেছে ধর্মীয় ভাবে স্বামী মারা গেলে পরে বিয়ে বসা দূরের কথা, কোনো অনুষ্ঠান যেতে পারবে না বিয়ে বসা দূরের কথা, নিরামিষ খেতে হবে বিয়ে বসা দূরের কথা, বরং সে যদি স্বর্গে যেতে চায় স্বামীর চিতায় তাকেও জীবন্ত আত্মাহুতি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। ওদেরকে গিয়ে নারী অধিকারের স্লোগান শিখাও, ইসলামকে শিখাও না, নিজে ইসলাম শিখো। আমি আপনাদেরকে বলবো, নারীদেরকেও বলবো, বলো তোমরা আন্দোলন করো, ঠিক আন্দোলন করো, যে ইসলাম যে অধিকার নারীদের দিয়েছে, পর্দার অধিকার, নারীদেরকে যে অধিকার দিয়েছে আমাদের সম্পদের অধিকার, সেইগুলো আমাদের ঠিক মতো দাও, আমাদের আর কোনো আন্দোলন করার দরকার নাই। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহান তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।